রে দিলদারি খানুম্মা দা দিল তোরই তোরা জরি খানুম্মা সে তরে আসে মোরা দনা দনা সারি সিনে তু গুল করি খানুম্মা তালাবিম খান্দা নামে আনা বসি সাহারো নজুকি মতা চারো দেখি সাহস মুশাল লাগো না সিন বারো নজুকি মতা চারো তালাবিম খান্দা নামে বসে সাহারো নজুকি মতা চারো বেয়ে সাহস মুশাল লাগো না সিন বারো নজুকি মতা চারো সাউস মুশালো লাগো না সিম্বারো নজুকি মতা চারো